আমার জিভটা এখনো আমারই জিভ, আমার গলাটা এখনো আমারই গলা, কেটে উপহার দিইনি কাউকে আমি, অভ্যেস আজ সময়ের কথা বলা। আমার জিভটা এখনো আমারই জিভ, আমার গলাটা এখনো আমারই গলা, কেটে উপহার দিইনি কাউকে আমি, অভ্যেস আজ সময়ের কথা বলা। কৈফিয়তের পরোয়া করি না আমি, লাল গড়তির ধনুকে বিবেক বন্দি, সংসদে কিছু পারিনি বলতে তবু, করবে না গান কোনো অন্যায় সন্ধি, করবে না গান কোনো অন্যায় সন্ধি, মেলাতে পারি না রাজনীতি নেই ধাতে, পলিটিক্স করা আমার কাম্য নয়, জীবনের ধারা পাতে এখনো ললিতে আমার সকাল হয়, পাল্টাতে চাই জানলার কাছে হওয়া, পরিবর্তন ঘটছে ঘটে পেতাই, বিরুদ্ধ শ্রুতি গান কে যাওয়া, সময়ের কথা কেউ কেউ বলে যাই, গদির লড়াই চলুক যেখানে চলে, হৃদয় লড়াই স্বাধীনতা স্বাধীনতা, আমার গিটার মুক্তির কথা বলে, রাজনীতি নয় প্রেমে পড়ার কথা, আবার পড়ছি প্রেমে পড়ছি আমি, ধনুকের ছিলা কামনায় টান টান, শাট পেরিয়েও আদরের কাছে থামি, তোমার চুমুতে আমার প্রেমের গান, তোমার জন্য আমার প্রেমের গান।